মহারাজা তোমারে সেলাম সেলাম সেলাম সেলাম মোরা বাংলা দেশের থেকে এলাম মোরা বাংলা দেশের থেকে সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোরা সাদা সিধা মাটির মানুষ দেশে দেশে যায় মোদের নিজের ভাষা ভিন্ন ভাষা জানা না মোদের নিজের ভাষা ভিন্ন আর ভাষা জানা নাই মহারাজা রাজা মশাই তবে জানা আছে ভাষায় অন্য তোমারে শুনাই ধন্য এসেছি তাহারি জন্য রাজা তবে জানা আছে ভাষায় অন্য তোমারে শুনাই ধন্য এসেছি তাহারি জন্য রাজা মহারাজ মোরা সেই ভাষাতেই করি গান মোরা সেই ভাষাতেই করি গান রাজা শোনো ভরে মন প্রাণ রাজা শোনো ভরে মন প্রাণ এই যে সুরেরই ভাষা ছন্দেরই ভাষা তালেরই ভাষা আনন্দেরই ভাষা সুরেরই ভাষা ছন্দেরই ভাষা তালেরই ভাষা আনন্দেরই ভাষা ভাষায় এমন কথা বলে বোঝে রে সকলে এমন কথা বলে বোঝে রে সকলে উঁচা নিচা ছোট বড় সমান রাজা উঁচা নিচা ছোট বড় সমান মোরা এই ভাষাতেই করি গান মোরা এই ভাষাতেই করি গান মহারাজা তোমারে সেলাম।